জীবন এমিতিকা কেবে তোফা কেবে ফিকা হে জীবন এমিতিকা কেবে তোফা কেবে ফিকা কেবে ফগুণ কেবে শ্রাবণ কেবে ফগুণ কেবে শ্রাবণ কেবে ঝাঞ্জি খরা নথি বছাই প্রেমিক ভাই রে প্রেমিক ভাই প্রেমিক ভাই রে প্রেমিক ভাই বেশি লুহনে যায় প্রেমিকা সেমিতি নয় তা বাটরে যায় বহি এমিতি হৃদয় তার ভাঙ্গি জানে গড়ে নাই কেবে মিলন কেবে দহন কেবে মিলন কেবে দহন কেবে বর্ষা ঋতু সুখিলা নাই প্রেমিক ভাই রে প্রেমিক ভাই প্রেমিক ভাই রে প্রেমিক ভাই পছরে ধাউ থায়ে প্রেমিক সেমিতি হায় প্রেমরে পাগল হুয়ে জিতিলে জীব কহে হারিলে সে হারি যায় কেবে সুন্দর কেবে মন্দির কেবে সুন্দর কেবে মন্দির কেবে মধুশালা জনতা জুই প্রেমিক ভাই রে প্রেমিক ভাই প্রেমিক ভাই রে প্রেমিক ভাই